كتب عليكم الصيام وكما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله تعالى بڑو مہربانی کر ہمارے کے دین دیے سن جاتے ہمارے جیون شدھ اور سندر باپ مارا گئے تھے জমির দুই ছেলে ঠিক মতো ভাগাভাগি করে নিয়ে নিল, যার যার অংশ শুদ্ধ বিচার করল। এতে তাদের এ কাজটা বা জীবন শুদ্ধ হবে। আর যদি একজন অপরজনের অংশও নিয়ে নিতে চায় তাহলে এটা অশুদ্ধ হবে, আর নিজ অংশ নিল শুদ্ধ হবে কিন্তু খুব একটা সুন্দর হবে। সুন্দর হবে তখনই যখন নিজের ভাগও আর একজনকে দিয়ে দিতে চায়, আর তোমার প্রয়োজন বেশি তুমি নিয়ে নাও। তো নিজের হক যখন ছাড়তে প্রস্তুত হয় তখন তার জীবনকে সুন্দর করতে পারে। আর দুনিয়াতে মানুষের জীবনে বড় একটা অংশ অশুদ্ধ হওয়ার কারণে অন্যকেও পেরেশান করে আর নিজেও পেরেশান হয়, আর কেউ নিজে পেরেশান না হয়ে অন্যকে পেরেশান করতে পারেও, অন্যকে পেরেশান করতে হলে নিজেও পেরেশান হতে হবে তাৎক্ষণিকভাবে কাজে ভাবেই হোক। তো দুনিয়ার বড় একটা মানুষ অন্যকেও পেরেশান করে নিজেও পেরেশান হয়, আর এই পেরেশানির প্রধান কারণ হচ্ছে তার জীবন শুদ্ধ নয়। এক এক সমাজে এক এক ধরনের অশুদ্ধতা প্রাধান্য। অনেক সমাজ আছে এই সম্পদের ব্যাপারে, জমি জমা পার্টনারশিপ টাকা পয়সা এগুলোর ব্যাপারে বড় অশুদ্ধ, অন্যের হক নিয়ে নিতে যাক আর জন্য মামলা মকদ্দমা পেরেশানি করছে। অনেকগুলো সমাজ আছে দিনদার নয় কিন্তু এই জাতীয় অশুদ্ধতা কম, যেমন তুলনামূলকভাবে পশ্চিম জগতে ইউরোপে আমেরিকায় চাইতে জমি জমা ইত্যাদি নিয়ে একজন আরেকজনের জমি দখল করতে যায় আইল খেলছে, এই জাতীয় অশুদ্ধতা কম পাওয়া যায়। কিন্তু অন্য ধরনের অশুদ্ধতা অনেক বেশি, স্বামী স্ত্রী পরস্পর হুকুক আছে, এই হকগুলো জানেও না আদায়ও করে না, স্বামী স্ত্রীটা করে না স্ত্রীটা করে না, হক শুধু টাকা পয়সা নয় আচরণের ব্যাপারে হক আছে, একসাথে চলার ব্যাপারে হক আছে, ছেলে বাপের হক আছে, মা বাপের মধ্যে সন্তানের মধ্যে হক আছে, এই হকগুলো ঠিক মতো আদায় না করার কারণে পারিবারিক জীবনে বড় অবসান। স্বামীর অভিযোগ স্ত্রীর উপর, স্ত্রীর অভিযোগ স্বামীর উপর, তো অভিযোগ যার যেটাই প্রমাণিত হোক আর না হোক পরিণতি হলো যে কিছুদিন পরেই একসাথে আর থাকতে হবে, অথচ একসাথে থাকবার জন্যই বিয়ে করেছিল, আর দুজন একসাথে থাকলে অনেক সুবিধা হবে তাৎক্ষণিক, দুজন মিলে যদি একজন বাজার করে একজন আনে তো কাজ তো আধা আধা হয়ে গেল, তার মধ্যে আবার ছেলেমেয়েরা যদি অংশ নেয় তা চার ভাগের এক ভাগ হয়ে গেল, তা না করে নিজেই রান্না করবে নিজেই বাজার করবে নিজেই বাসন ধুবে কাজও বেড়ে গেল আর নিরানন্দ হয়ে গেল, আনন্দই তো ইফতারের জন্য ছেলে মেয়ে ভাগ্যে তো মা বাবা রান্নাবাড়া করে ছেলে মেয়েদের জন্য। তো এই ব্যাপারে হক আদায় না হওয়ার কারণে, টাকা পয়সার ব্যাপারে যদিও মামলা মোকদ্দমা কম, কিন্তু এই আখলাকী হুকুম না জানার কারণে জীবনে বড় অপারেশন, অন্যকে অপারেশন করে। আজকে বললাম যে অন্যকে অপারেশন, নিজেকে অপারেশন না করে করতে পারেও না, তো নিজেকে অপারেশন করে, আর নিজেকে ওই মাথায় অপারেশন করে যে বেশ একটা অংশ জীবন সহ্যই করতে পারে, এর চেয়ে মরে যাওয়াই ভালো। তো মরে যখন যায় তো মরেও নিজে অপারেশন হবে, বাকি লোককে অপারেশন হবে। কোথায় বাড়িতে একজন আত্মহত্যা করলে বাকি যে কজন আছে এদের উপরও ঝামেলা, পুলিশের খোঁজখবর করে আসলে হত্যা নাকি হত্যা নাকি সন্দেহ করে, কারণ এরকম হয়ে থাকে। আমাদের সাথী একসাথে দুবছর আগে সেখানে তিনচিলাও দিয়েছে, তারপর অস্ট্রেলিয়া চলে গেল, ওদের গরম পানি পড়ে বাচ্চা কিছু জ্বলে গেছিল, হাসপাতালে ছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো পরে বলছিল যে এই বাচ্চা গরম পানি পড়ে জ্বলে যাওয়ার কষ্ট তো আছে, এর চেয়ে বেশি কষ্ট ছিল পুলিশের উৎপাত, আরও যে কারণে তার বাচ্চার মাছ একবারে ভেঙে পড়েছে, দেশে আসার পরে বুঝে ফিরে দিতে রাজি হয়নি, তখন যেন কেউ মনে নেই, বুঝে আর যায়নি, তো সে একাই পরবর্তীতে ফিরে গেছে। তো পুলিশের উৎপাত কি যে আসলেই কি অ্যাক্সিডেন্ট নাকি এরা ইচ্ছা করে গরম পানি ফেলেছে। এইরকম একটা সন্দেহ আমাদের দেশকে করবেই, পুলিশও করবে না, প্রতিবেশী করবে না, বাবাও করবে না, চাচা মামাও করবে না, চূড়ান্ত ধরনের একটা ব্যতিক্রমী অবস্থা না হবে। অথচ ওদের ওখানে এটাই মোটামুটি স্বাভাবিক জিনিস। তো কি মাত্রার হকুকের উপর আক্রমণ হবে, যে মনে করতে পারে যে মা বাবাই হয়তো গরম পানি করে দিয়ে বাচ্চার উপর মারবার জন্য, কেউ অ্যাক্সিডেন্ট হয় তো দেখে ধরে, আর নিজেও পেরেশান হচ্ছিল কারণ ব্যাপারে। আবদুল্লাহ নামে এক ছেলে বহুদিন আগে কথা মসজিদে অস্ট্রেলিয়াতে সম্ভবত ব্রিসবেনে মসজিদে ছিলাম, ওই মসজিদে একটা আদা পাগলা ধরনের একজন লোক থাকত, নামাজুল্লাহ করতো, মসজিদে খেদমত করতো, আবার কিছু কিছু পাগলামিও করতো। আবদুল্লাহর সাথে কি কথা বলেছে ওর পছন্দ হয়নি, সে মানিতে ঘুষ লোকের উপর, আর এমনভাবে বলেছে যে ছুটে একটু কেটে গেছে, তো হাসপাতাল যেতে হয়েছে। তা হাসপাতাল গিয়েছে আবদুল্লাহ আমাকে সাথে করে নিয়ে গেছে, একটা সেলাই করতে হয়েছে, একটা দুটো ফটো, বড় ব্যায়াম করে বড় ব্যাপার নয়, কিন্তু এরপরে আবার এর যে অন্য তার মানে মানসিকভাবে সে আক্রান্ত হলো কিনা, একটা হলো যে ঠোঁটে আঘাত লেগেছে, এই আঘাত লাগার কারণে সে মনের মধ্যে কোনো অস্থিরতা কিনা, এর জন্য কোনো ওষুধ দিতে হবে কিনা তাকে, তার মনকে শান্ত করবার জন্যে, সে কথাবার্তা বলছে যে ঠান্ডা হয়ে কথা বলতে পারে কিনা। আবদুল্লাহকে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি, তো অস্ট্রেলিয়ান পাসপোর্টে আর এক নাম আর এখানে এক নাম, তো নাম কি উত্তর দিতে দিতে দেরি করে ঠিক মতো কি করতে পারছি না, যার কোন নাম বলবে, একটি সন্দেহ ঢুকলো যে নামে ভুলে গেল কিনা, একটু শিখে তারপর জিজ্ঞাসা করলো যে আজকে কত তারিখ, জমাতে যখন থাকে তারিখে তো কোনো হুশ থাকে না, তো তারিখও ঠিক মতো বলতে পারলো না। তারপর জিজ্ঞেস করলো যে তোমার ঠিকানা কি, আছে মসজিদে আরেকটা ঠিকানা আছে, কোন ঠিকানা বলবে, যে তিনটা প্রশ্ন করলো ওই তিনটার কোনোটাই সে ঠিক মতো উত্তর দিতে পারলো না, ওরা থেকে ঠিক করে নিয়েছে যে একেবারেই আউট হয়ে গেছে। ওদের ওখানে এই জাতীয় জিনিস খুব বেশি ঘটে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মেহরবান করে দিন দিয়েছেন, আমাদের জীবন যেন শুদ্ধ হয় সুন্দর হয়, হক দিতে চাইলে না অন্যের হক মেরে দিতে চায় হয়তো অশুদ্ধ হল, পেরেশান হবে, মারামারি মানমকতা হবে, শত্রুতা হবে। সবচেয়ে কাছের যে তার সাথে বেশি শত্রুতা, সন্তানের সাথে, মা বাপের, স্বামী স্ত্রী, এখানে দুই শত্রুতা হলেও আরামে থাকবে কোথাও। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়ে জীবনকে শুধু শুদ্ধ করবার জন্য, বড় এটা যেন সুন্দর, আর জীবনকে শুদ্ধ করার বড় একটা দিক হল সম্পদের মহব্বতকেও মানুষের মহব্বতে কুরবান করা। সে ভাই ভাইয়ের মধ্যে হোক, বিজনেস পার্টনার মধ্যে হোক, স্বামী স্ত্রীর মধ্যে হোক, এই জিনিসই তার সম্পর্ককে সুন্দর করে। দুই ভাই যদি বলে যে তুমি জমি কিছু বেশি নিয়ে নাও, আর বেশি দেওয়ার জন্য এক যুক্তি খুঁজে, একজন শহরে থাকে মোটামুটি সচ্ছল, আরেকজন গ্রামে থাকে একটু অভাবে জমি টানাটানি করে খায়, শহর জন বললো যে আমি তো শহরে ব্যবসা করি, আল্লাহ তালার যথেষ্ট দিয়েছে, এই জমি এগুলো তুমি ভোগ করো, ভাগ্য ভাতি যে ভাতি এরাই খাক, আমার তো কোনো প্রয়োজন নাই। তো সে তার সচ্ছলতাকে যুক্তি বাড়ানোর গিয়ে দেওয়ার জন্য গ্রামের যে আছে সে বললো যে ভাতি যাওয়ারা তো অনেক দিন থেকে শুনি যে নতুন নতুন গাড়ির কথা বলে, তোমার গাড়ি অনেক পুরনো হয়ে গেছে, জমি যদি নাও যে বিক্রি করে তাহলে নতুন গাড়ি কিনতে পারবে, ওদের শখও মিটবে, আমার তো গ্রামে থাকি, ও তো গাড়ি দোকানই বাকি, স্ট্যান্ডার না হলে চলে, আমি রাস্তা এত দিন থেকে চলছে, এখন আরও চলবে। যে যেটা করতে চায় মন থেকে যদি চায়, তার সমর্থনে মনের ভিতরে যুক্তি পায়, যদি দিয়ে দিতে চায় দেবার জন্য মনের ভিতরে সে খুব যথার্থ যুক্তি পাবে, আর নিয়ে নিতে যায় তো নেওয়ার জন্য মনের ভিতরে যুক্তি পাবে, আর মনে এগুলো জোগাড় করে দেবে। তো যখন আল্লাহ তাআলা মানুষের দিকে এমন করে দেন যে দেবার জন্য যুক্তি পায়, আর সে যুক্তি সে পেশ করে, আর তার কাছে মনে করে যে এটাই সত্য, জীবনকে আলাদা শুদ্ধ বাড়াবে, এটাই সম্পর্কগুলো শুদ্ধ করে, সে ভাই ভাই হোক, বিজনেস পার্টনার হোক, স্বামী স্ত্রী হোক, বাপ ছেলে হোক, প্রতিবেশী হোক, সবার কাছে ওই একই জিনিস, যদি দেওয়ার প্রবণতা আর নিজের হককে ছেড়ে দেওয়ার প্রবণতা। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মাস দিয়েছেন জীবনকে সুন্দর করার, হারাম খাওয়া ছেড়ে দেওয়া, এটা সারা বছরের জন্যই হোক হারাম খেতে পারবেন, রমজানের হুকুম হলো যে হালালও খেতে পারবে, তো যে হালাল ছাড়তে পারে সে ওই শুদ্ধতার চেয়ে এক উঠবে, তার হক ছাড়তে পারছে, জীবন শুদ্ধ করতে পারবে। আর যদি এই কথা বলে যে আমি হালাল ছাড়ব না, হারাম খাব না তা মানলাম, কিন্তু হালালও ছাড়ব না, তো তার জীবন শুদ্ধ হবে কিন্তু সুন্দর হবে, আর শুধু শুদ্ধতা দিয়ে জীবন টিকে, জীবনে আকর্ষ হচ্ছে সুন্দর, মানুষ সব ব্যাপারে সুন্দর চায়, বিয়ে করতে চায় সুন্দর চায়, বন্ধুদের আচরণ সুন্দর চায়, ঘর বাড়ি বানাতে চায় তো সুন্দর চায়, পানি খাবে ওই গ্লাসটা যেন সুন্দর হয়, গ্লাস কীভাবে নেই খাবে তো পানি, কিন্তু চায় যেন গ্লাসটা সুন্দর সুন্দর হয়, জামা কাপড় পরতে চায় যেন সুন্দর সুন্দর হয়, ঘর বাড়ি সুন্দর হয়। তো আল্লাহ তাআলা নিজেও সুন্দর ভালোবাসে, ইন্নাল্লাহ জামিল যতগুলো জামাল, নিজেও সুন্দর সুন্দর ভালোবাসে, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর বানিয়েছেন এবং সে সুন্দর ভালোবাসে, সৃষ্টি জগতের মানুষই সুন্দর আর সে সুন্দর ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদের রমজানে পাশ দিয়েছেন তাকওয়া অর্জন করবার জন্য, তাকওয়া জীবনকে সুন্দর বানাবে, আর তাকওয়ার ধাপে যদি না যাই আর শুধু হালাল হারামের উপর চলি তাহলে শুদ্ধ তো হয়ে যাবে জীবন কিন্তু সুন্দর হবে, আর সুন্দর যদি না হয় জীবন বড় নিরস, পেট ভরার কাজ তো ঘাস খেয়েও হয়ে যাবে কিন্তু ওটা আনন্দের হবে, আর যদি বেশি একেবারে খেতেই চায় তো চাল চিবিয়ে চিবিয়ে খেলেও হবে, কিন্তু মানুষটা একটু উন্নত ঘাসও খাবে না, খড়ও খাবে না, এমনকি ধানও গিলবে না। চাল আবার তার রান্না করে খাবে, তার সাথে আবার একটু তেল মশলাও লাগাবে, সুন্দর বানিয়ে সুস্বাদু বানিয়ে খাবে। আর গরুর জীবন তো, গরুর জীবন প্রয়োজন মিটলেই হলো, অত বেশি সে সুন্দর সচেতন। গরুকে যদি পোলাও রেখে দেয়, আমি ঠিক জানি না কোনো গরুকে গিয়ে দেখিনি পছন্দ করে কিনা, সন্দেহ আছে। পোলাও আবার দিল বিয়েতে যেরকম দেয়, কিছু জর্দা টর্দা দিয়ে রঙিন টঙিন করে, যে এক পেটাখানে আছে কিংবা সাদা পোলাও আছে রং টং রং রং, তো গরু কোনটা পছন্দ করবে? গরুর জন্য একটু কিছু আসে যায় না, ছেলেই হল মানুষ, হল মানুষ জীবনকে শুদ্ধ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনও দিয়েছেন শুধু শুদ্ধ করার জন্য না, জীবনকে সুন্দর করার। আর আপনার মাস বিশেষ করে আমাদেরকে তালিম দেয় নিজের হক ছাড়ার তা, হালাল ছাড়ার তা। হারাম তো সারা জীবনই ছাড়তে হবে, কিন্তু রমজান শরীফে হালাল ছাড়া শেখানো হবে। আর যে হালাল ছাড়তে পারে না, নিজের ন্যায্য দাবি ছাড়তে পারে না, সে জীবনকে সুন্দর করতে পারে না। জীবনকে সুন্দর করতে হলে ন্যায্য দাবি ছাড়তে হবে, হালাল ছাড়তে হবে। আর হালাল ছাড়তে রাজি না হয়, শুদ্ধ করতে পারবে কিন্তু সুন্দর হবে। আর সৌন্দর্য যদি না থাকে তো মানুষের জীবনই নেই, ওটা পশুর জীবন হবে। আল্লাহ তালা বড় মেহরবানি করে আমাদের দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয়ে আমরা আমাদের নিজেদেরকে সুন্দর এবং শুদ্ধ আল্লাহ করি। আর তার উপায় হচ্ছে জীবনে তাকওয়া অর্জন করা, খাওয়ার ব্যাপারে, কথার ব্যাপারে, সব ব্যাপারে তাকওয়া অর্জন করা। তাকওয়া যে হালাল হারাম স্তরকে অনেক বেশি উপরে তেমন করে সন্দেহ নেই, তার অনেক উচিত। আল্লাহ আমাদের তাকওয়ার উপর জোড়া তো দিন। سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ১৫/৭/২০১৩ পরে মানে